بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين، ومن سار على نهجه واستنى بسنته إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. أدمي سورة النساء، نساء سورة نساء معنى كي أنهنون أي أنهنون ورقنا مسألة من سورة بيان بغن واتيب من سورة suratul nisaa ki famiwani adi anghenunge wahakatam mi suratapura ginaam bayan kurai fa suratul baqara baqara suratuga enkamun bay riwayat tuge bor suratul baqara ya suratul nisaa il kubra genam nandevifa ei anghenunna behem me bodu surai enamun be seban suratul baqara ya nandevifa ei suratul nisaa pura ginaan anghenunge masalata suratul baqara ga bayan befaatiwe tem mi surata suratul nisaa ki fami waniwas anghenunge wahakata mi suratuga bayan begen waati mi surata ki mi madani surate ebahi hijura fahuga allah subhanahu wa taala ba wala wa fa wa surate mi surata ki hukum tang ekulegen wa gina surate tang allah subhanahu wa taala ba wala wa fa wani hijura fahuga ei madina ga rasulullah sallallahu alaihi wasallam qarar wadai ga tuma fahuga allah subhanahu wa taala ahkam ta bayan kurevi adi hukum tabawa levi makkah ge kale fan hunnawani ko hukum taken kale ekalaange bawa ennu lavva ei makkah ge hunnai duwa sorgo ekale fan mi istakunna hama ekani dina go alevi sorgo ya narakkae ge wahaka maruge wahakata makkah ge kale fan hunne viruga ekale fan bayan kurevva fani hukum take bayan kurevva fe nuwe ekale ge fan madina hijra kuruma fahuga allah subhanahu wa taala shariyatuge hukumta baawalavva fawani egotun shariyatuge hukumtan ekuleve gina suraitan allah subhanahu wa taala baawalavva fimani hijray fahuga ebahi suraitaka mikiyani madani surate mikiyani hijray fahuga baawalavvi kumme surataka madani sura mikiyani e madina ga baawa nulemunu kamuga vias hijray ga fahum baawalavunu kumme surataki ei madani surate kumme kasmi suratuga mima furatama ayata ki mi waramain ayate sabaki khutbatul haaja ga rasulullah sallallahu alaihi wasallam vidalwa ayatin mi khutbatul haaja mi dennevi ei beenun teri komme kamakatta ka ekam ferma kurin kiya khutba ayen ei innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiru mi khutba ega fahuga rasulullah sallallahu alaihi wasallam tin ayate taqwa veri kama behe tin ayate vidalwi ega teren en ayemi ما الله رسول الله عبد الله بن مسعود وكبان رواه كما نقل فان ودالوني سورة النساء نساء سورة كبي لخمس آيات فس آيات ما يسرني أن لي بها الدنيا وما فيها ايه بدلو تمنى الدنيا لي بمبورن بس تمنى ما افاور كم بوده اتنها فس آيات دنيا واها اچت تمنى لي بمبورن بس بوده تمنى افاور افس آيات ايغترن ام فرتما ايتك ميهني ان الله لا يظلم مثقال ذره هم كرون الله سبحانه وتعالى كان قال تكون ذرهك من بروس قيامه دهوغا انيار ودينو غنواني ذرهك من بروس انيار ودينو غنواني برنني امي حقوري عملك ام يكا جزاء لي بين قيامه دهوغا امي حقوري عملك ابس كهل انيار نبر غننا كن نجه اينا هي عملك كفيتي جلغن دان كمك انصاف رد واسه دعا کی اكم میکس اللہ سبحانہ و تعالی میائے ابن مسعود ویدالونی تیمن کلیگ فان ور لوبت کم بڑو ایت کے انن ایت کی ان تجتنی بو کبائر ما تم ہون عنہ تی بامی ہن منا قریفا وا بڑ تی فافت کن تی بامی ہن دور گم فینما اللہ سبحانہ و تعالی تی بامی کو دی فافت فسا دبانتے تی بامی نہ قریو کو دی فافت اللہ سبحانہ و تعالی فسا دبانتے انن ایت کو اللہ میکرن ان اللہ لا یغفر ان یشرک به ویغفر ما دون ذلک لمن یشاء الله هاي كشريه كره فافين الله نفوس سوا شيركو كفا شيركو كراميها اي شيركو كفا فالله نفوس سوا دوانة انون اهم فافتا يكلان اراد كره في ميها يكلان فوس سوا دوانة قم يكس انا آياتو كمي واني ولو انهم اذ ظلموا انفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب الا الله Allah ikurawani emihung nafsutaka amilla nafsutaka aniyaverive hinduga emihun nan aniyaverive hinduga hama bagutun Allah matin handama kurate emihun ekanta du kollate adi Allah ge hadaratun eba emihun fahusseman edi dannawate Allah fi fahusseveni fahusseva devene devena him farate veheje noye Allah eba emihun fahusseva devanate kommekas ibnu masud vidalwani mifas ai timan kali faana lobu etikam bode duniya duniye ga waha echchati man nellibum avure mi suratu ga bayan vegen ve efas ay Allah subhanahu wa ta'ala hi qurbani ya ayyuhan nas e mistakunne ittaqu rabbakum alladhi khalaqakum min nafsin wahida atibamihum birwati washe faratake faratake atibamihum emme nafsakum heddevi farate wa khalaqa minha zawjaha adi e nafsuge kibain ekalaange heddeviye ege jodu ebahi ekalege faanuge amikambalun hawwa alayhi salam wabassa minhuma rijalan kaseeran wa nisaa adi edemihunge faraatun edemihunge zariyan allah subhanahu wa taala faturalevie bimmatiga rijalan kaseeran gina firihun tahaka wa nisaa adi gina anhenum take allah ay qurbani tiyabamihun Allah tebami ke raskalange birweti washe taqwa riwashe ekalange tebami hun emme nafsakun heddei raskalange emme furatama Allah heddei Adam alayhi salam emme furane Allah heddei den e Adam alayhi salam ge kibain kala ekalege fanu ge arikashi ge kashgandakun Hawwa alayhi salam heddei e de mafiri kambalunge kibain e de mafiri kambalunge zariyan Allah subhanahu wa taala meone bimmatiga insanu ge darifas kolofa turala wafa Allah ikurwani ifarate tibamihim birweti washe ekalangei mikanta kura vifarate kuladumanda farate ei emme insanegge kiban emme insanegge kiban tibamihim heddei farate ei Adam alayhis salam den e Adam alayhis salam kiban Allah subhanahu wa taala heddevi Hawwa alayhis salam edema firikamalunge farazariya tibamihim ge tereng firihinun taka anhinun tan Allah fatura alawwa fe ibani bimmatiga wattaqullaha alladhi tasaaluna bihi wal arham ay tibamihum Allah birwati washe taqwa washe ekalangi ekalangi medwer ko tibamihum ekakone ka sawal kon ule farate demmi sawal kurumuge demanaeve emmane ki ekalangi medwer ko tibamihum kan tattakan ibbay ko anibbay kan ede anemmane ki salanjehum salanjehum Allah medwer ko imbrani Allah attaka yani ichchiti man naddeshe Allah attaka e demana mitanga ekulave komyas Allah me durko tibam konaka sual kongule fara e fara tibam me birwe tawashe wal arham adi rahmuga gulun chendumun tibam hun rakka teri washe birwe tawashe ekama rahmuga gulun chendumun tibami hun birwe tawashe ei warabod faafe ke qur'an ko Allah amr qur'an wa fani rahmuga gulun qaim kurma kalaanga wani amr qur'an wa fami istakunnang ei wajibe rahmuga gulun qaim kurma adi rahmuga gulun ndumani haram kurabwa fadi emme bodati fa fatahu ge tere ndabwa fawani ga ittima ge gulun khendun e ga ittima ge mihun ei mahramun kamu gavias adi mahramun nun kamu gavias ga ittima ge komme miha ko ei nasab faratun gulifawa mihe kamu gavias adi mamma ge faratun gulifawa kaaveni ge faratun gulifawa bay kamu gavias te bay mihun rahim ge gulun qaim kurashe gotakavs rahim ge gulun khandala ge nuane rahim ge gulun khandala mun te bay mun rakka teri washe inna allaha kana alaykum raqiba hamakarshum allah subhanahu wa taala tiyabami hunge macha fara yodigannaway kalaange tiyabami hunge macha fara we odigen waras kalaange tiyabami hun kura evdes kame kalaange wan hanawegen nuwe inna allaha la yakhfa alayhi shay'un fil ardi wala fis samaa udugaves adi bimugaves allah wan hanawegen wa hama ekechches nuwe murhaachin allah mola den odigenwe ifarata tibami birweti washe tibami hum sirruga kurakan tattaka fahalu kurakan tatta ikalaange muladdene odigannawe ifarai ballawa odigem waakan tibami hum amale kurah hinduga visnare ifarai ballawa odigem waakan tibami hum tikura amaluta miistakunge lomatin duruga miistakunna sirrun huri kamuga yes allah subhanahu wa taala tibami kurakan tatta mulab ballawa odigannawe tibami kuma birweti washe ikalaange ان الله يقرون وات اليتامى اموالهم تبامهم يتيم مداتن ميونا حوال قراشه ديشه ميونا مهر كوري زمان كنا ادين اي يتيمون گه مدلا حوالو مثال ك يتيم وا كوجا اكوجا بپ مرو بالغون وا كودا كوجا ميكي اي يتيم اكوجا بالغون وا ام كودايروغا اكوجا گه بپ مروا كوجا اي يتيمون نكي باي فهم ما گوت كي يتيمون گه مدا اي بهور ور گينا بپ مرو گن دار مدات دو کو سميدان اكوجا گه مدا اي mistakunge bahawalwe bayemme kujjage mudaluge beenumuga sekujjaya ekujjaga mudaluge beenumuga rasulullah sallallahu alaihi wasallam hadis prokoran yatim kujjahu genes bala bodokon ekujja amana etter ekujjaga mudaluge sama etter bala bodokofte mihaya timan kalege faanu ena swaruge wannaane kamuge guarantee devwame yatim kujjahu genes bala bodokofte miha ekujjaga mudala rakka teriwe kujjaga uriya kame enage dariye fadan gengulun gengule bodokofte miha timan kalege faanu swaruge guarantee devwame algonu menna algonu menge ustadu kiyadin wahaka emmi efara ku nukule de mihe nukule de mihe ene ki endu matiga badi jefe mati endu machu kana kannu tedu ewe ekama ku waram musandi mihe warab bodu musanje ene ki ene ge hunna niye semme dariye firihin dariye ene ge waram muda oi mihe ene ki eddo kujja ku ase ene ge faavan fu hedi ene ge bed sheet do eladi kanta kol ladem yong ai kujja ku den ena hairam ben ena mi punani mi tedu wahaka en ama hagi gi wahaka mi pakistan ku hinga pawa wahaka mi e pakistan ku lena waran nikam eti kudin ulene bappa en mamma en neti ule kudin e kudin kuda kututtu ero gatan tan masai kod den daane gos masai kod digen e faisa kolen e kala eti kolen e kudin hoda la faisa ka vesne den mona ka eti kolen deshe ame kan e eti kolar eti mona masai kol lade kujja ko asma se kolla den kuj enami ahani ti ka ko he bonne timanna ka eti kolle bandu haya gane gen ituru goten neti gen timanna mi ai masak ke kolla de she ehem gen timanna masak kol nuwas buna ni sena ma sa man fu hela di eta hadi fu re chi do ela di kan ta kol de mina mina mina ge dari fulam mi bonani e kujja ya hawalu wa she yati mu kujje e kujja hawalu wa she adi e kujja skula ka wadda she skula ka wadda he e gotan enami enage dari fulam amur kuri effarumi wigo taki mina mina ge be ikhtiyaru ga mina kan wasenge mina hama kulliya kan hitan aragen te do wegen hinga ala fami di ai faahana ya adivas mina kan ne ge mina mi bali mi hekka wes os faahana kollaan ge sendumati isini ma mina mi hitan eri e timanna ki nokula de mi timanna ki endumati ga wado im mi heke timanna ki hina bae mi hinguni ena kulliya kat tasawwur ena kulli kulliru ena mi wisuni mi heo kanta timanna kurumuga sababum mi yatim kujja timanna mi ihsan tere muga sababum allah subhanahu wa taala timanna mi shifa e devvi ehindu ena ge darifula mi dannawani mi awashuga es balare yatim kujja kurto genes ekudinna hawalu wash kum meka se war musandi mi hen e milion areng ena eki den e gota ena ge darifulan ena amuru kuri mi yatimunna hawalu ma ke war maik kame rasulullah sma ehin hadis pulag ga sawe yatimegge boluga ai firma ala fimiha heo hitung ekujjaga boluga ai firma ala fimiha ya ekujjaga boluga istarita ka ai varang allah sawab devan istarita ka ai para eha maika mi yatim ku dinna hawalu ekudinna o ga teriumaki ekuri zamanu ge jahiliya zamanu ga yatim ku dinna mi hawalu ani bayem mi hum e maqsad u ekudinge mutalatta ka allah me hikurwani e gotan hadare Allah subhanahu wa ta'ala ge rasul ahmad sallallahu alaihi wasallam hadis ul qurba fa ve haifa fa ve mihum halah qurani sab'ul mubiqat ge namo mashhur fa vani e hadis ul mashhur fa vani sab'ul mubiqat ge namo ege mane ki miha halah qurani vi haifa fa ege tereng furtam shiruku shiruku sihuru hedun yatimun ge mudana haggotu ge keum e bahimene ege tere yatimun ge mudana haggotu ge keuma ki ei halah qurani haifa fa fa ge terega rasulullah sallallahu alaihi wasallam himan wafa wafa fa ye yatim nga mudana hago to ke eh ben allah qurani ti ba mi hu ekudin bodwa hindu ekudin ge muda ekudin na hawal purash kom me kismi ayta hoge wa ke ba ade adi rasulullah sallallahu alaihi wasallam hadis qurani ti ba mi hu emi hunna hawal wa hindu ga ekudin ge muda ta zakai ka ali anu deshe ekudin ge muda ta zakai ka ali anu dere ein sawab hamun ne zakai kom me har kone renji ne ramun ne ramun gos emme ni sawab hamun wa waradan den ebane renji ya zakka egota zakka in ase ku e mudata kali no der ebahi eti bodu kurash wi afari kala gen namase eti bodu kurash egota seven hadis ku kurwa rasulullah sallallahu alaihi wasallam de ku din bodu me ku din ge muda hawal kurash ke ba mi hun ei mudalun eti kolav ves ka gen nuane na hagu gotu ga dan hagu gotu ke hun hudda kurwa fe eti ewa hakami tanga bayan quran wa atul yatama amwalahum yatimunga mudata tibami hum ekudinna hawal kurash ekudinna hawal kurash ekudin bodum wala tatabaddalul khabitha bit tayyib tibami hum riwati mudala nu hadi mudatan ekkonnulash mege manatan e buril merin purawa fege manai ki yatimunga mudata huge terega huri riwati etikolu kanulash kala hadiyati kordu kollu matta ka tiya bami ekodinna ekodinge mudata ko hori emme hadiyati kordu kolla hafa ege hori molwati kolga beenu tiya bami hunu kurashe molwati kolga beenu kurashe anem mane ki tiya bami hun ekodinge mudata nagafa tiya bami hun atuga hori hadi mudata ekodinna nudeshe badal konnu laashe omme kasmi gotam mana kurai fe bami ge den allah ve kuran wala taqulu amwalahum ila amwalikum adi tiyabamihunga mudataka ekudinge mudataka ekkollagen nukashe mimihum mi hata gota ki jahide zamanu kan tami emihunga mudala ekudinge mudala ekkollani den yakunne ge den fahakun emihunga mudale mimihunga mudale emihum eska hadani ge egota bakiwam bakiwa gota bahatta re ekudinge muda ekkollagen tiyabamihun nukashe tiyabamihunga mudataka ekudinge mudatan ekkollaya masuni kollayagen tiyabami hunnu kaashe ekudinge mudata innahu kana huban kabira ay warabbud faafayke ay warabbud faafayke egotan hadayage tiyabami hun ekudinge mudata keomaki asawe kalum mikama war kambodoi mi mi ayami gotab baawa lewunima ebe kalum wagutun yatimunga mudata wahi kollevi wagutun wagutun yatimunga mudata wahi kollevi ebe kalum ei birun eti kevidaneti rasulullah sallallahu alaihi wasallam ase ebe kalum dennevi kamuge biru hadis qur'an ennune haggugotuga etike omaki masjiden oy kamennune haggugotuga ke omaki ei tiyabami hunna ki fagirun kamugawa nama tiyabami hun ya beenun jehifawa kamugawa nama israfunu wagotan egen tiyabami hun beenun kurmaki ei masjiden nune ei hiye egotab beenun kurai dane mitange wahakes bayan qur'an den allah wahi qur'ani wa in khiftum alla tuqsitu fil yatama fankihu ma taba lakum minan nisaa masna wa thulasa wa rubaa Allah ekorun tiyabamihun yatimun na medu insaf nukuramuge biru ojje kamuga wanama erun tiyabamihun hin ede anhenun na kaaveni kurashe yatimun na medu insaf nukuravi dana kamuge biru ojje yage manai koba meharu mi zamanu gami asabe kanuge zamanu gas mi wagota ki yatim kudinna mi mihun hawalwani hawal me kujja baligu wima anhin kujja kamuga wanama emihun mi edeni kujja kaaveni kuruma e kujja kaaveni kuruma kaavin kurum mi edeni insafen nove mi unge tereyaku ei ekujja ei ena balaya bodu kuri kujja kamuga vaatiwe ekujja ka ranen emi hunen nude rane mi kani kaavin kurum attaka e waran nuwata ran dinaka semi hun ega insafen nokure war kuda aada geti kole mi deni ehem mi hunna kaavin kurana emi hun ebade emi hun geran furi hamaya ehem bi allah ekonati eba mi hun emi hunna kaavin kuran ede hinduga emi hunna medu insaf nokuramuge biru tiba mi hunna oejje kamuga wanyade e kudinna kaavin nokura ase tiba mi hun ekudinna kaavennu kurashe fankihu ma taabalakum minan nisaa anhinunge terenden tiyabami hun hin ede bayaka tiyabami hun kaavennu kurashe ye imasna demi hun wasulasa nuwatatimmi hun warubaan wa tahtarmi hun kaavennu kurashe demi hun kaavennu kurashe nuwatatimmi hun kaavennu kurashe nuwatahtarmi hun kaavennu kurashe ara allah subhanahu wa ta'ala firinunna emmeginan kaavennu kuray waroyoti hatare ommekas mi ayatum bay mi hun e bhor bay firqata huga mi hun war baatilu mana tan naga ei kine arabi bahuga mi masna ge lafza ki de mas sulasa ge mana ki tine tine ruba ge mana ki hataren hatare takurar ko yar arabi bahuga istimal kurave gote mi takurar ko istimal kurave enmes murada ki eke eke ke buna mi ha de e mana ki de tine tine bawar ayta huga sabar arabi lenta huga se bahari e gotan asfa hadis ulta huga e bahori e gota istimal kuraifa shia in naga gota e gobe shia in mi bunani de de hatare tine tine haye dihayevi dihaye de hataren hatare are em ashar ashar anghenun na kaan kurum hudde em firina ka e shia inge dalil dalil yakimi ayin ama ehma kurimbes algonam bayan ko fawane mi batilu firqata huge mi humbes dalil tan naga furi qur'ana sunnatun qur'ana sunnatun ei batilu mana tan e bahuri bayan ecchi ga negen e gota e gotan allah du kollavva fes wani imtihana kattaka imtihana kattaka ei bayan ayatta ko mi humma gufra digen gos fay bahari e bahs qur'an hada age ehin den allah ki qur'an go rasulullah sallallahu alaihi wasallam hadisul qur'an fani inna allah yarfa bi hadzal kitabi aqwaman wa yadh bihi akharin Allah subhanahu wa ta'ala mi fotu gazariya bayaku mati veri kurabaye ya kalanga mi foi furhama visna devi mihum emihum mati veri kurabaye wa yadh bihi akharin adi bayaku mihum mi fotu gazariya hama bayaku nikameti ko nuba bayge gotu go haddawaye eti biye gota batil firqata hu gemihum hama mi guruwang emihum sena gani timanna menge fotaki yesmiye ehna mese mihum kiit qur'an ko ayat tawani ta'wil ko emihun ge mazhab difa kurmatta ka batil ta'wil ta koffa emihun bani hama e gotam mi ayat mes mil meriya ko adi rasulullah sallallahu alaihi wasallam sunnatum sabit wa gotuga hatar mi hunna vura gina emme firina kan hudda wegenne nuwe kaaveni kurume hatar mi hunna vura gina kaan kurume hudda wegenne nuwe emme firina ka ei mi ummatu ga allah la wa fa goingei ei ege dalil tange bahuri baavaru rasulullah sallallahu alaihi wasallam ga hadis wudoh ga euri baavaru dalil ta e faru ka sahabe ka laku imam me wada gati islam wada gati ero enage ebati bidihaambi dihaambi dannawani allah ge rasulaya timannage ebati be dihaambi hadis mul qurawani ege teren hataru mihun ikhtiyar qurawafa ane baaki hamihun kale bari kurash du kollash hataru mihun ikhtiyar ema edalino baavaru dalil tange barbayen asabe kono jahiliya zamanuga emi huna kiye gawai den usule monna bayenno mussalin hama emi hun beenun ada daka kaani bakure beenun ada daka mussalin jahiliya zamanuga era kiye gawai den usule emi hun gemeduga irshad dena fote oin zamanen nu gadamiha bali miha kala kali zaman e jangali qanun etanga oti makka ga mushehun geterega ero emi haku mussalin e faisa hurmi yakemi hun beenun marka kaani kure egotum bay min islam wadagen iruga ebatibi mi hunge daruga baavru anhenu rasulullah sallallahu alaihi wasallam mi hunna amru kurabaf mani hatare ikhtiyar ko fa ane baaki du kollash ema egen dalilu bahuri baavru hatare mi hunna warginan huddavege nuwa kama fa in khiftum alla ta'dilu fawahidatan aw ma malakat aymanukum lan tiyabami hunna insaf nukuravidan kamuge biru ebahi diyan bin nuwata tin abin nuwata hatarwa bin tibe miha emi hunga meduga insaferi nuwidana kamuge biru adulveri nuwidana kamuge biru oejjia fawahidatan erun ekaka kaani kurash aw ma malakat aymanukum nuwata tibe mi hunga alwan henu kiban tibe mi hun fudda ala re itora kaani quran kamennete ne alwan henu nga batibe emi hunda kitan ba arat bas masala enne zalika adna alla ta'ulu egote tiyabami hunang emme gaikkam bodi alla ta'ulu tiyabami hun aniyaveri numa tiyabami hun aniyaveri numa magun ekkibavegen nudiyun emme gaikkam bodi egote bahi ekaka gaen ko ne harmiyati mige wara gina manate kulay misalakam e demi hun tibimi hun demi deyan bin tibimi hun aam gotek gami wa gotaki hama ekaka ekaka lebigen edani ma boda egota vejja kina miwani rasulullah hadis program kan lahu imra'atan famala ila ihdahuma jaa yawm alqiyamati washiqquhuma ilun diyam binti bimiha ena demihun kur efaradaka lembijja giyameddohge ena annahushi ena ge efalivavegen wa halugae giyameddoh allah ena mahshar kur wahushi ena ge efalivavegen wa halugae miko tawahiduge basurata ebori insafer nu e jama dera emvegen bayen ilmer vidalwani emme rangali hama ekaku emmer angali yakku dalilaki enan huriha kusakun erun eba waragina kuttakun mahrum veena eba hurta ei demi hun aamu gote gemi wa gote ki hama demi hun tibe jeka ifrata lebe gemi dani taqwar kan enaki wa gane tejjia taqwar kan tejjia den hasakun algon men tere ga dini helun tere kan kudamo jitama ta hoga demi hun na inde fama ikaku ba kiyawane anekaku karuna ala roen jiheni enaka darin tang eba tibi ena roe landu kollafa anekaku ge gaatuge ena huriha kamen he da kurani ena heri hita ma ga du kolla mi ki ha bodu fa fa hai ga tu ar bodu fa fa en ei en kam ifada mi hun nang emme awla kam bodi ekaku ehna nu tagwa ir kan ituru mi ha awla kam bodu hama eha ka vura gina mi hun ikhtiyar kurun sawaba ki imtihan bodu iwarka sawab bodu wa ei eka ka vura gina mi hun na ka an ko fi imtihan bodu wa nen ei ena biji erun adulu veriwa demi hun ge demedu adulu veriwa bodu imtihan imtihan bodu wegen daane ambi gina iwaraka ena kek kuran jiha kan ta gina wegen daane ambi gina iwaraka ema imtihan bodu iwaraka ajru bodu wegen daane allah ge rasul hadisul qur'an fa inna idamal jazai min idamil balai musiba imtihan bodu iwaraka she jaza ge bodu kam wan jaza bodu wan imtihan bodu iwaraka she ehem bima imtihan bodu iwaraka jaza bodu wanya ego ena heokam bodu taqwa ir mihaya dinu ge hukumta kaaveni ge hagguta mihuri haya cher rangala olum fila allah birwati wa mihaya ngaula kam bodu e ka buragina mi hunna kaaveni kurun sababaki e nage nafsu ges egen himay vegen daane nafsu haran kam kan araya gatamu rakka ter vegen daane e ka buragina aminna kaaveni koffiya wa atun nisaa sadaqatihinna nihla adam yati rana behe wahaka wahaka madamare kiyani den suwale mebbe suwale ikhlas ke mana ikulegan kul huwallahu ahad ai oti ikhlas ke mana ikhlas tere maki alukan huriha alukamen allah khalis kurun ai kalang ekkawan ta kurun ai ikhlas ke oti ekkawan ta kangasa ikhlas ke mana ki tauhid tauhid ke emme varugada suren ai kul huwallahu ahad ikhlas sura emme ege mana ikule no sirrun kiyawa halitta hune sababa ki emmenna adeya namadu ga misala kena sirrun kiyawa fiyami hakanne gena ta e kiyevi sayida ga ayata kiyevi kame emhem yuna kanne gena sayida kurak ema namadu ga sirrun kiyawa gena ne kamak ekani indegen wakin sirrun kiyawa fiya mustahabu jaya namadu ga jamaatu ga emmenna iwe goda sayida ga ayata kiyevi jiya sayida kuran jehani ei emi huna baaveru matta ka emi thik hai to den sirrun kiyawa namadegga den jessei kamen nes fenna ka evasi waata kun namuli mas barak kiyawa for namata kun huri jahruko kiyawa for namata huwa kurabbi kama ehnenno misaka mihako ekani inde wakin inde sirrun kuranya eram mustahab kurum e ilmare go tawidale a rahimuge kulun kenoma kiyeruli hun emi huna adi zaati kamegge sababun vejjia ma bodannu ba misaka jehe masale ege sabun ruli hun kendon e kanda agen maane na rahim ge gulume adi demi hun ge demi tok masale jehunas e kan abahan islah kore tan masale kona jehani kom meves wasilate kom mes zariya e ben ko gen namaves e kan islah ko lewe to balen jehani rahim ge gulun kendon ma hi ga itima ge mi hunna bahatan jehe gulun kanda alo e hasa de verikam ge sabun yes ruli verikam ge sabun ve jehe masale ge sabun kam ga yes e gotak gulun kanda alo e rahim ge gulun kendon ma ki ena fenna hindu gena wa kanu dakka muuna ambura ala agen diun da ittima ge memiun anna ni ena miun anna ni muuna ambura ala emme furatam de muslimun ves ruli agen tibun tindu havra gina en hudda enno den adi timage de mihun ruli agen horu kina hudda wa de muslimu ahun rasulullah hadis ro korwani la yahillu li muslimin an yahjara akhahu muslim fawqa thalath rasulullah hadis ro korwani evs muslima kan hudda agen noy enage dini akha tinduhab vurgina ena ruli vegen hurun ena du kollu ena bahkanu takka du kollu adi rasulullah sallallahu alaihi wasallam hadis qura fawe allah ge hadrata amalu tang fulle ve de duwa sei buraswati homa de duwa hu e de duwa hu amalu tang fulle ar allah wahi qurban e de mihun ih ge amalu tang ba ta wa sulhawan de sulhawi ma arani sulhan wa inda ku macca kan arani mi adi de dini de akun den adi ga aittima ge de mihun gulun kadi ma adi ma aula kan bodu ema ei gaati ma gulun kenna ma kiyemen naruli hun zaati kamegge sababun kamuga vias adi masale jehigen kamuga vias adi hasade veri kamegge ruli ruli yas kenna ma ves min evdes gotaka gulume kadaela gen nuwana waguti gotun anna ruli hama islah kollun e ir kolakun e islah kollen jehene na den anna ne ta tobi kamen e ruli yaki ei bay farre jehe masalan hama homme me danna mi hasanna ruli bay far ekama ko yaba vi hasawa ka islah kollun ege be oggotaki ai dini kamegge sababun ei den e kalifanu ge ijtihadu ei hagigatu ge kamuge sababun mes du kollagen nuane ibnu umar e kalifanu kurabbi kamen ei e kalifanu ge ijtihadun den taqwar kan hurule bodu kam e kalifanu kurawunu kamen ei hagigatu ge kalifanu ge amal fulu ge maccaka e amalen huddan nuane ei ibnu umar widalmani tiyaba mi hun ibnu umar ge dari fula widalmani ambi miha miskita diumana nu kurashe den darifulus beenwenwa miha beeranni kunna ifa gira terikan hurima darifulum na harban harban gan hinu mana qurana me miskitad diu ek gotaka huddennu de name den ibunu maraki ekalefanu ge bappa miha kadim bunu me kaleme ti iskurani bappa timanna ge bappa heyye nuni awwa kuro heyye timanna ibunu allah ge rasulaye hadis ul kuro bappa ya awwa kuro sraddu de babe kale ibunu maraki taqwar be kale ekalefanu ge ari ekono ve wajib mustahab huriya chan hamama rasulullah sam kurawafiya egota fatwa besne devafe miya ko suwale do kone bonomare mikan kurum wajib heye dienu ga denne rasulullah sam kurawiye wajibe ke mustahabbe ke hidalen no e kalifana ke rasulullah sallallahu alaihi wasallam mage gama tin ga wada ganna mara kalifanu qado haja kurawam wegen ishinde wada gen tan e magun e kalifana wada ganna nya qado haja kuran nuyes etanga ishinde lewa kama man e kalifanu makka gen beru madina rabbe gahit gedorang hiya ay kang hasil kollitane tanga oso wadayen tan rasulullah sallallahu alaihi wasallam eddo aram kollawa be ibnu umar etan wadayen tanga oso wela ba kama ban ibnu umar kan war hiya kan takadda hiwe tibe kalen ei ekale ga faana danna khale tibunan dari fulah ni ma khale tibunan ni mana qur'an me ekama allahu ga rasulullah ati hadis ul qur'an wa fa ila tamnau ima allahi al masajida tibami hum allahu ga ang hin alunta miskita di mana anu qur'an timan nai bani allah ga rasula hadis ul qur'an khale timan ni ku timan qur'an ega fahum kare fanu dari fula wah ka dekum utta ale eka ma hura ne gome ke dei dalilen nu ei ki rasulullah sama bas fulu me tiya di ka hal dini masale jehigen gulun kanda alen jehe war masale nu e masale ki ka le fanu dini kan tatta kan huri dahiveti kamek ge bodu kamun eka le fanu kura za huri kan tatta ngai ehem begen ilmaring e bahuri baik kan tatta huga vidal wesefa Khalifa Jafar al-Mansur Imam Malik vidalwani hadis fote jama kuruma adi efota mista kun jama kuruma dinu ke figu hima salatan ikule vegota hadis fote jama kuruma ei Imam Malik ul vi muwatta muwatta li vi Imam Malik wa Imam Malik ga hadis fani war mashhur fote ngata ki war barakai Allah la zafa fote fotaki ebagotu Jafar al-Mansur mi vidalwani khalifa Abbasi dawlat ke dewana khalifa vidalwani ei Imam Malik ifalliwa iruga mikantat taka rakkaati riwaase Abdullah ibn Abbas ke hudda takara Abdullah ibn Mas'ud qurabba fa wa nadiru kantat taka Abdullah ibn Umar mi Abdullah ibn Umar ge harukar kantat takun rakkaati riwaase Shadaid ibn Umar Umar ge huri harukar kantat ta ei mustahab kantat wajib kalifan wari gina mustahab kantat kuranje wajib e kalifanu ge harukashi kantattaka ibnu abbas akidan waragina hantan hudda onna figu fetta kiya alime gen ibnu abbas ge rukhasta rukhas ibnu abbas ge manaki ibnu abbas kantattahu ge hudda kurawwa warat mi tasahul be kale kalifana ki abdullah ibnu abbas ei miyakum maghfur digen hinga dan ibnu abbas ge huriha rukhastahu ge hifafiya ibnu abbas ke huriha rukhasta ge hifafiya ei eha tasahul bil abbas ke lifana un nabi waragina da bay riba ke masrata be sudda den mi henden kiyan ke nabi be funna hin kala mane be visne dan den nawadir ibnu umar nawadir ibnu mas'ud ge nadiru kanta te ke lifana be hori dinu ge bay nawadir ta ikhtiyar qurab ba ei ke lifana to na mushafu mushafu min qur'an ehem be kalma to na qur'an astafat ewa gota ki rasulullah sallallahu alaihi wasallam tafsir ga vidal ve bay bas fur tab se buri ayat ga to ga himeni fa ekali fan gen gulu musafu ga em gen musafu tan gulu tafat em gen ibnu mas'ud ga bay qira'at ta huga ei hujjat vesnu e qur'an ga ayat kan wade ibnu mas'ud ga bay ayat ta mi bay be fulna ara sisya gen dana mi kala bay wa ka tan ibnu ima ekama kuden di ilma ilma ta ka gulu bayan kurani ma allah rasul abdullah ibnu mas'ud e bar ma sahabi be kale qur'an ga de ayat ta de surata inkar kurabe Quran ke sota ka inkar kurma ki sei kufur ek kamang ati ilhar mi dalo sa e kama kufur en nong ei ki ibnu mas'ud ge sabak ibnu mas'ud ei qul a'udhu bi rabbil falaq qul a'udhu bi rabbin nas mi de sura ibnu mas'ud qabul kurwa e kama qur'an ge surate go takunu ei e kalifan mi dalwan ei rasulullah sallallahu alaihi wasallam me turu mattaka jibril alaihi salam e de sura ta gen wada gen nabi ei qur'an ge de sura te nune e kalifan ge arihuga namada kunu kiyewene e de sura te mi nawadirta ibnu umar ge hun ibnu mas'ud ge hunnai ade kalifan ruku kurawa ge vestafate hen huria be kalunna e kalifan ait pulu onnawani deka kuluge deme duwa mihen mitanga no idda alqama e kalifan ge emme is eddari waru ei eddo e kalifan ibnu mas'ud namadan hunnawani ko iqtidai wada ge ti ibnu mas'ud ge kanai faratu ge hutti wada ge ibnu mas'ud ruku wada ti mal qama suku mi wada ti alqama e ro hadis fe ni fami ti ruku ga ka kuluge hi fehettuma ei furatama namad baawale mun ko kurabunu go ikkama ilmeri mi daala so ti de ka kulu ga demeda fa hum ikkama so kurawa fa mi ka kulu ga hippe ma amru kurabi alqama e gotar ruku kurami abdullah ibn mas'ud namad go onna fa alqama ga ay dama ga nei kommya gasmi ba emmi sal wal gonu bayan kuri namadiru ei nadiru ta ei hujjatin nu ibn mas'ud ge kan tatta ei sawabaki ei sharwi emi buni sariha nasutaka ei cita khilaf wi ma ina diru kan tatta ei kale fanan ei ge nasu fura fa neti asabe kanu ge bahuri baik kan tatta ijtihad kura wa fa ei ijtihad tan ei sahha el dimanu ikamu gavias en ajuru libene dimawe jade ajuru ebekalunaki ifada ilmering asabekalunga terega tibbe ilmeringge terega emme bodati ilmering terega himeni wada ganna bekalenge Abdullah ibn Mas'ud ki ekalefana ki ijtihad kurave femwaruge bekale ekalefana hunne iba ekanta ko ijtihad kuravafa ebekalunga haggo ekanta ta sahha ehnama es ijtihad kurave femwaruge mi hunge haggo ko sahha enwa ei kalifano wada agenne ve iroy bay farlasses vela avasses vela adi bay far mendurnuan isses bar kurab em kurna mar so ha mendurnuan is kurum ves iduna mad bagutu go kurna mad kurma ki ves so ha kame iduna mad bagutu iduna ane kurna mad men nani aslu den sabitwan aamugotek ge devagut em bagutu ki iduna mad bagutu go kurna mad kurun so ha ane bagutu ki mendurna mad ge bagutu andura maduga bagutu den bay faru sulwasan fasvela bay kalifana bay far wada agenne wenden asabe kanu tibbawane kalifana kotari kolonnikama wada agen as arwani membara ei aslu imamiha ya mustahab wegen wani es imamiha annan jiheni hutuba kiyan ama yanna gotan as membaran erum ei mustahab wegen ba kamati ekama mitanga misaraka anga fanar meto kurin auma e den bay mihan farwa kuda kollati o mihan gosni da kan takurati ekota den ekahala kantatta meha baikala halittahuga maslahatattaka kurevidane kaman eba huril merim vidalwefa adi ege misal tawwe sebahare asawbe kanuga zamanu gwes fenna ekahala maslahatattaka komme akas den ei na jamaatan hukuran na de waruge bodu masale ken nuwe ei namad wagu tahuga e bahar rasulullah sanga wefa gamata bangia de meduga fem warayan anna miha ku fem warayan anna ha wagutu adi kaya anna miha ku kaya anna ha wagutu deshe de meduga ehmi ma mitanga hattul istiwagen nakawma kavatiwe misalaka ege farata gonna kawma kavina masala jehena ama e bagu tek gonna nama halugunam pakistanu ge ahlus sunnal jamaatu ge bodu singa markazen e etanga visin nani de musumuga bagu tu kanda ala fa hukuran ama e kan tini musumuga inna na baki bagu tek hunu musumuga inna na baki bagu tek ei etanga bar bodu farag wanna tiwe de musumad de bagu tu kanda ala fa wan e hama e kan menduna ma de bagu tek nu hukurakan inna ni kanda ala wa fa e tanga vis etanga sinne kanda ala wa fa inna ni ema jamaatan nati or masalenu e bayem mehadi masalene giyas ei eggotakav vesil mere kone vidalave fe jamaatakan nadeve or masaleke eki ukuran nadeve or masaleke ev vesil mere kone vidalave fe algon menge masala varagina husa edime masala tan algon menge bolav ves askian kunna bodati etanga saudi arabia ke bodati ilmere nang algon menge husa edinge masala ebe kalum vidalavani ei jamaatan nadeve or masale nuune eki misalaka de jahan den laskurun de gadi bayan den laskurun ei masale ei masalen e bagutam misale kanda ala fo enama e namis mitanga baagadiru megina tafaatu yaswani mi hisabuga e khatul istawa ei keta mi hisabuga emme boda bagut tafaatu gen dani baagadirin her tafaatu ei ha bodo bagutennu ei kaagen anna miha kaagen anna ha bagut bay tan tay deni fan 25 minutu ma ane fatis namada bangge goha gama ta de terega saudi arabia gas deni fan 25 minutu fan 25 minutu unhu de namade kine qurane era kama kama hukurun du wahu hukurun namade ayni fardaki qaime hun namiha rasuga qaime hun namiha ya fardu aynen ay hukurun namade ki firhinaya baligha fa firhinaya fardu ayne an hinaya mustahab kana sunnate kudaku jada sunnate hukuraki kama ku rasuga qaime hori firhinaya ene ayni fardan hukuraki ma mendur namade ninna ayni fardu diya denu ginan kine gastu ko marare fede mi hun jene marala maaf ko fiya de mi hun hissa wanje ah fansas demi hun diya de kanne anga fe em diya na ed diya de maaf gofiya ekama qisas ke ni jamaate gatul kurene kama ekahuge badaluge jamaate qatul kurene pasko ves jama kurene ilme re khud den kure got ena e muqim ek ge fahatu gena namaz kuri kam ga wanya ena je ke duwa ei datore ek kurkon nu kure wen kam oti gina ilme re vidana vefa adi raj kur vefa wani e goi datore ek muqim ek ge fahatu gas kure nu kure ena muqim ek ge fahatu kure nya jeheni furhama ko kura enu ena te duwan jeheni dera ko ata ekam datore ek ge fahatu ga muqim kan namaz soha ei emi hun te duwan ena dera ko ata ena salan dini আমি হ গসমি গে দরং আরে আমরা আল্লাহর টাকা কি ওনা দিহি বলে আসে দেরফিয়া ফাসরফিয়া আল্লাহর টাকা আল্লাহমে দুর কত্তাই বনি এহেন বেগনা সোনা হাদিস বনা তে আমি হ কারিয়াম মিহা কোস আল্লাহমে দুর কোং ইচ্ছা কাং এদফিয়া দেশে দেশে আল্লাহমে দুর কো বনা ফিয়া হাদিসি নি মিহেন কাম কুদম এম মেন আমি ফোরা মি হাসমান আল্লাহর টাকা আদি তান তান গাস বনা নি পাকিস্তান ইন্ডিয়া গাস বরগিনাম বনা নে আমায় আল্লাহর টাকা দেশে দিন মাফা হোগা আমাদের দিনিমায় দিম্মি হাস আজ রয়ে বই দিম্মি হ্যাং আজ রয়ে বই দেন নু দিন আকাশ মাস চালে এনে এই দেখে এনা কামে তাই এনা জি হেন তাই না এ শান্তের কামা এ না শুকুর করা হাদিস করে মাল্লাম ইয়াশকুরিন নাস আলাম ইয়াশকুরুল্ল মি ইস্তাকুন্না শুকুর আদান কফি মিহ আল্লাহ কবে শুকুরেন আদায় নকুরআনে এনে আল্লাহ শুকুর আদা করে কাম গনওয়ান মিয়া কই ইসান দরে কাম কদ দেবে এনে আবে শুকুর আদা কদ পুরা আসে এর আসে আদি আল্লাহ শুকুর আদা করে দেনি নিস্তা কোন শুকুর আদা নকুন আল্লাহ কা শুকুর আদা নু করে দেনে উল ইয়া আইয়ুহাল কাফিরুন মে গুলি আই হল কাফির ওনাস এহু এ বাহুরে গতাস ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু মে হার এ গে হুরি মুলিমে সেমনা ওয়াইদুগে বাগে এ গতা মুখাতাল কুরাই লা তাআতাযিরুল ইয়াম ইয়া দেন উযরু দাক্কান না হাদাস মে তা গুলি আই হল কাফির কালিফানু ইদার ওয়ার এ কাফার মে লা আবুদু মা তাআবুদুন তিয়াবামতি আলকান কুরা ফরায়েত তাকাত তিমান্নে আলকান কুরআন তাওহীদ এমি হন এগোতাং হারুকাশি ইবারাতুম ওয়েজ্জে এগোতাং হুরি দেন এনুনি এমমেন শামিল ওয়া গোতাং ওয়েজ্জে হন ইয়া আইয়ুহান নাস এমি ইস্তাকুন নে এই মাক্কি আয়াত তাহু গিনাং এগোতাং হুরি মাক্কি আয়াত তাহু গা মুখাতাব করে ইফা হুরি ইয়া আইয়ুহান নাস এমি ইস্তাকুন নে মাদানি আয়াত তাহু গা মুখাতাব করে ফুরি ইয়া আইয়ুহাল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই ইমাম ওয়েজ্জে মি ইস্তাকুন নে ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু এ কাফার ওয়েজ্জে মি ইস্তাকুন নে ইয়া আইয়ুহাল্লাযীনা কুল লিল্লাযীনা কাফারু ওয়াস মুখাতাব তিবনে এহেন দেন বালে আরেন জেনি আমাই কানে আদেন কো মেহদে মিহ সাত আকুল ইয়া আইয়ুহাল কাফিরুন ওয়াস আকুল ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু কোন সওয়াল আহনো ফেননা মাহশর গে মা দান কো আল্লাহ ইন ফিননা নে তাঙ্গ একলাঙ্গ আডু ইবে এমেন না কাফির না গস এ তাঙ্গ আল্লাহ ইন ফিননা নে মাহশর গে মা দান কো এন মাস আডু ইবে নে এ তাঙ্গ আল্লাহ গে আডু আল্লাহ নিয়া প্রভু আডু ইবে নে এমেন না গস সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা